গত 22 মার্চ শনিবার অপরাহ্নে আমরা এখান থেকে রওনা হয়েছি। 3টা মাইক্রো নিয়ে 31 জন সাথী সহ 3 জন ড্রাইভার, গড়ে 34 জন মানুষ। সবচাইতে আকর্ষণীয় সফর সবার কাছে কক্সেস বাজার। গিয়েছি 78 সালে, আর গেলাম 2014 সালে। জীবনের এর মধ্যে অনেক উত্থান পতন ঘটে গেছে। জেলখানা থেকে বেরিয়ে আসবো কল্পনার অতীত ছিল, সাথীদের দাবি আগে ওখানে যেতে হবে। আল্লাহর মেহরবানি, আল্লাহ ফয়সলা করে দিলেন। গত তবলিগি ইজতেমায় কক্সেস বাজার থেকে অত্যন্ত উচ্চশিক্ষিত আইনজীবী সহ তার মতন সমমানের 7 জন ভাই এসেছিলেন এখানে। ইন্টারনেটে আমাদের বক্তব্য শুনে তারা আগ্রহী হন, দেখেননি কখনো তারা আমাদের, এমনকি কোনো বইও তারা আমাদের পড়েননি এর আগে। কিন্তু এখানে এসে সবকিছু শুনে বুঝে আল্লাহ পাকের মেহরবানিতে তারা সম্পূর্ণরূপে ইউ টার্ন করে আহলাদিস হয়ে এখানে চলে গেছেন। এবং শুধু তাতেই তারা ক্ষান্ত হন নাই, আমাদেরকে সেখানে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। এবং আইনজীবী সমিতির ওদের যে বার কাউন্সিল থাকে, সেইখানে উকিল সাহেবরা সবাই বসে আমাদের বক্তব্য শুনেছেন। আসর একবার, সেই আসর থেকে রাত্রির পরে 10টা সাড়ে 10টা পর্যন্ত, সেখানে বসে রাত্রি 11:30 পর্যন্ত বসে ওই উকিল সাহেবরাই আন্দোলনের কক্সবাজার জেলা কমিটি গঠন করেছেন এবং আমাদের হাতে তারা বায়াত গ্রহণ করেছেন। এটা তো কল্পনার বাইরে, স্বপ্নের অতীত ছিল আমাদের। উখিয়া চলে গেছে আল্লাহ পাক দেখলি, সেখানেও আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে, সেও আর একজন অ্যাডভোকেট। বাজারে বহু লোক জমা হয়ে গেল, সেখানে একটা মিনি সম্মেলন হয়ে গেল। সেন্ট মার্টিনসে গেছে আল্লাহ বান্দা, সেখানেও তৈরি হয়ে গেছে। রাজশাহী থেকে বের হয়নি তখন তো তার ফোন করা শুরু হয়েছে, স্যার এখানে আসতে হবে। উপজেলা দাঁড়িয়েছে, বলে আমি ফেল করি আর পাশ করে আমি এই সব জাহিলি মতবাদ থেকে তওবা, এখন থেকে পুরোপুরি আমরা আহলে চন্দন কাজ করব। এগুলি কল্পনার অতীত। জাহাজ যিনি চালাচ্ছেন গান বাজাচ্ছেন, কর্মীদের পাঠিয়ে দিলাম জাহাজের ক্যাপ্টেনকে, যে বলো গান বাজানো ইসলামে নিষেধ, বন্ধ করতে বলো। সে কারোর কথা শোনে না, আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেল। বিদায়ের সময় সাক্ষাৎ করতে, স্যার দোয়া করবো আমার জন্য, আমরা দোয়া করবো একটা শর্ত, বলে কি, সুরা ইয়াসিনের অনুবাদ সহ ক্যাসেট কিনতে হবে। শ্রোতাদের মনস্তুষ্টির জন্য মাঝে মধ্যে 5 মিনিটের বেশি দেবেন না, বেশি দিলে মানুষ শুনবে না, কোরআনকে শুনতে হয়। আর বাকিটা আপনি উপদেশ দিবেন, এইখান থেকে ওই পর্যন্ত গিয়ে পাশে কি আছে দর্শনীয় স্থান, এই পাশে বাংলাদেশের স্থান, এই পাশে মিয়ানমারের স্থান, এই পাশে এইটা সেটা সব বলে ব্যাখ্যা দিবেন, মানুষ খুশি হবে। কিন্তু গান বাজাতে পারবেন না, বলে স্যার কবুল করলাম, গান আর এই জাহাজে বাজবে না। রাস্তা চলেছি সংস্কার করতে করতে, আমার মতন টুবিদাড়িওয়ালা ভর্তির মধ্যে, এমনকি হাটাজারে হুজুরতার মধ্যে ছিলেন দেখছি আমি, জবান নেই, স্যার পোশাকি বাহার আছে, কিন্তু মানুষ তৈরি করতে করতে আমরা রাস্তা হেঁটেছি চলে এসছি। এবার চলো আর আরেক দেশে, কোথায় যেতে হবে, চলো আরেক জায়গায়, আল্লাহর দুনিয়া তো কমতি আছে নাকি। চিটাগাং শহরে 70টা টের পেয়ে গেছে, সবাইকে ক্ষমা করা যাবে। গালিব সাহের বক্তৃতা চিটাগাং শহরে চলবে না, ঠিক আছে করব না বক্তৃতা, সাথে তো আমার আছেই সবাই, মোবাইলের যুগ, সব ডেকে নিয়ে এক মসজিদে বসিয়ে সাথীরা সব কাজ করেছে আলহামদুলিল্লাহ। শেষে যেয়ে আমি বক্তব্য দিতে সব শেষ হয়ে গেছে, ওপেন সম্মেলন হয়নি, কিন্তু ইনডোর সম্মেলনে ওপেনের চাইতে বেশি কাজ হয়ে গেছে। উচ্চশিক্ষিত জ্ঞানী মানুষদের সামনে কথা বললাম এবং তারা হেদায়ত পাবে, এবং তারা দেনান দেয়ার জেলা গঠন করাকে ছোট কথা মনে করেন নাকি, চিটাগাং হয়ে গেল, কিছুই করতে হয়নি। এলিট যারা সমাজের, যারা কথা বুঝে, 1 ঘন্টা 1 বক্তৃতা দিয়ে মানুষের কিচ্ছু করা যায় না, তার সঙ্গে 5 ঘন্টা যদি বসে থাকি, সে প্রশ্ন করবে আমি উত্তর দেবো, এইরকম যদি পর্যালোচনা করি তাহলে কি ভালো হয় না। এবং সেটাই ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে কল্পনার অতীত। বাস চলো এবার হিল ট্র্যাক্টে, সেখানে আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে। উঠতেছি পাহাড়ের মাথায়, গাড়ি চালা চান্দের গাড়ি, আমরা তো দুনিয়ার গাড়ি চলি আর ওখানে চান্দের গাড়ি, এ ভাষা আপনারা বুঝবেন না। হুটটুট কিছুই নেই, দাঁড়িয়ে থাকতে হবে আসমানের চাঁদ, আর নিচে গেলে মাটি, আর কিছুই নেই দুনিয়ায়, পড়লে শেষ, আজরাইল লাগবে না। বিশাল উঁচু। ওঠার সময় বলছে, আমার সৌভাগ্য আজকে আপনার মতো একটা মানুষকে আমি গাড়িতে পেয়েছি। কেন বাবা, তুমি কি আমার চিনো নাকি? আপনার নাম জানে না, বাংলাদেশে এমন লোক আছে নাকি? উল্টা আমাকে প্রশ্ন করছে। গরিব মানুষ মাত্র 3,000 টাকা বেতন, নীলগিরি আর্মি প্রোটেক্টেড, সে সেনাবাহিনীর সে কর্তা ব্যক্তিকে যেই বলছে আমার স্যার এসছেন এই রৌদ্রের মধ্যে, তাকে গাড়ি নিয়ে ওই পাহাড়ের মাথা উঠানো হবে না, আপনি অনুমতি দেন আমি তাকে সহ গাড়ি নিয়ে উপরে উঠবো। সব গাড়ি নিচে পড়ে আছে, যাও ওনাকে নিয়ে আসো, সম্মান দেখেন। শুধু তাই না, বলতে ওনার জন্য দুটো টিকিট আসছে ফ্রি। এবার সর্বোচ্চ স্থানে আছে দূরবীন যন্ত্র, ওটা দিয়ে সমস্ত সব দেখা যায়, বহু উঁচু। ওখানে জমো ঢোকে না এমন জায়গাও, সম্পূর্ণ আর্মি প্রোটেক্টেড। যখন ওই ওই কর্তা ব্যক্তি সব আর্মি প্রেস ড্রেস পরা শুনছে নাম, আলহামদুলিল্লাহ দূরে চলে এসে বলছে স্যার আপনার জন্য অনুমতি দিলাম, স্যার আসেন দেখে যান আমরা কিভাবে কাজ করি। ঢুকলাম, দেখলাম, ফিরে এলাম, বললাম অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে, এই সর্বোচ্চ স্থানে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের মাথায় আপনারা আল্লাহর কালাম লিখে রেখেছেন। সূরা আম্বিয়া 31 নম্বর আয়াত আরবি এবং অনুবাদ সহকারে লিখে রাখা হয়েছে, আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন আন্তামিদা বিহা, যেন পৃথিবী হেলাদুলা না করে একজন পাহাড় দিয়ে আল্লাহ পৃথিবীকে পেরেকের মতো স্থিরভাবে ধরে রেখে দিয়েছেন। এই আয়াতটা সেখানে লেখা, নিচে দেখলাম মঈন ইউ আহমদ প্রধান সেনাপতি, ধন্যবাদ। এখানে কোন প্রধানমন্ত্রী হইলে নিশ্চয়ই তার নেতা নেত্রী বা কোন জনক জননীর ওখানে বাণী লিখে দিত। সব ভাগ্য ভালো এখানে প্রধান সেনাপতি আসছিলেন এবং তিনি আল্লাহর কে ভয় করেছেন এবং আল্লাহর বাণী এখানে লিখে দিয়ে গেছেন। আমি অন্তর থেকে দোয়া অটোমেটিক বেরিয়ে গেছে আমার, যে এখানে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে কোন গীতা লেখেনি, ত্রিপিটক লেখেনি, কোরআন লেখেনি। নতুন একটা অভিজ্ঞতা হলো এই কক্সবাজারে গিয়ে শুনলাম একটি জায়গার নাম, যে সেখানে তফসিরুল কোরআন মাহফিল হয়েছে, শুরুতে গীতা দিয়ে শুরু হয়েছে। বলেছে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে শুধু কোরআন পড়া চলবে না, আগে গীতা পড়তে হবে, তারপরে যে কোরআন পড়তে হবে, তফসিল কোরআন মাহফিলে হুজুররা কি করবে, অ্যালাউড। কারণ এসেছেন এমপি সাহেব, তিনি ধর্ম নিরপেক্ষ আকিদায় বিশ্বাসী, যদিও জন্মগত মুসলমান, নামটা ইসলামী। এই অভিজ্ঞতা আমার জীবনে হয়নি, প্রথম হলো যে ত্রিপিটক হয় তফসিল কোরআন মাহফিলে। আপনাদের হয়েছে নাই কখনো? মানে আপনারা এরকম শোনেননি কখনো? শুনে আসলাম, নতুন নতুন অভিজ্ঞতা। এখন আমাকে বাধ্যই উকিল সাহেবদের সঙ্গে ব্যাখ্যা দিতে হলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইসলাম এন্ড সেকুলারিজম। বলতে হবে আমি তখন বলতে হয়েছে, আলহামদুলিল্লাহ তারা তওবা করেছে এবং তো ওই মধ্যে আর ঢুকবে না, পরিষ্কার ওয়াদা করেছে। একটা হলো আল্লাহর বিধান, একটা হলো মানুষের বিধান, ধর্ম নিরপেক্ষ ধর্মহীন একটা বিধান। আর মুসলমানের সার্বিক জীবনটাই ধর্মের দ্বারা পরিচালিত, তাই না কি? এমনকি মিশকাত শরীফ পড়ে দেখুন, বাবু তারাজ্জুল, চুল আশড়ানো অনুচ্ছেদ আছে। চুল কি করে আশড়াতে হবে এটাও যে ইসলাম শিখিয়ে দেয়, কি করে ফরজ গোসল করতে হবে এটাও যে ইসলাম শিখিয়ে দেয়। একদিন আবু জাহেল টিকটার গিয়ে বলছে, এই তোদের নবী কি মেয়েদের হায়াজনেভাসের গোসলও শিখায়? ও কি নবী, ওটা এত বেহায় নবী। সাহাবি জবাব দিচ্ছে, নিজস্ব ইচ্ছায় প্রবৃত্তির অনুসারী হওয়ার কোন সুযোগ আমাদের নাই, সম্পূর্ণ আমরা আল্লাহ এবং তার রসুল দ্বারা নিয়ন্ত্রিত জীবন যাপন করি। তাই তিনি আমাদের গোপন খবরটা পর্যন্ত নেন এবং সেখানে সংশোধন করেন। ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, চলে গেলেন মেয়ে জামার কাছে পাশের বাড়িতে, এই আলী ওঠো, ফাতেমা ওঠো, তাহাজ্জুদ পড়ো। এই তো নবীর ট্রেনিং, কাউকে খাতির করতেন না, কারণ তিনি জানতেন আমার মেয়ে জামাই যদি দিনদার না হয় তো অন্যকে তো আমি বলতে পারবো না। এইটাই হলো ট্রেনিং। আমার নবী এমনি করে শুধুমাত্র বক্তা ছিলেন না, তিনি ট্রেনার ছিলেন, সংস্কারক ছিলেন। বড়লোক তার একটা দরজা কেনার ক্ষমতা আমাদের বোধহয় নেই। ঢাকা উত্তরের বাড়ি, রাত্রি থাকলাম, সকালবেলা বাড়ির সমস্ত লোক জমা হয়ে গেছে, মহিলা পর্দার মধ্যে সবাই, বলছে স্যার আমাদের একটু উপদেশ দেন। নসিহাত করলাম, 96 বছর ছোট্ট বাচ্চা, বয়স 5 বছর হয়নি, এমন টাইট ফিট, কি বলে মেয়েদের কি পরে ওঠে পায়জামা, আর জামা পরে আসছে ছোট্ট বাচ্চা 4 বছর কি 4.5 বছর বয়স হবে। আমি ওর বাপকে বললাম, চাচাকে বললাম, কি এটা এখনই বাচ্চাকে টাইট ফিট পোশাক পরা শেখাচ্ছেন, ও বড় হয়ে কি আর ঢিলা পোশাক করবে? আপনি দিনদার মানুষ, দাড়ি টুপি আছে, হজ করেন, ওমরা করেন, বাচ্চার অবস্থা কি? হয়তো আপনি জবাব দিবেন, ছোট্ট বাচ্চা, ওর তো এখন পর্দার অনুভূতি হয়নি, আপনার জবাবটা আমি জানি। মনে রাখবেন আল্লাহ রসুল 7 বছর বয়সে বাচ্চাকে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, 10 বছর বয়সে মারতে বলেছেন। বলুন 7 বছর বা 10 বছরের বাচ্চাকে বালেগা হয়, সে কি সাবালক হয়? কেন তাকে আল্লাহ রসুল 7 বছর বয়স থেকে মসজিদ যাওয়ার নির্দেশ দিলেন? উদ্দেশ্য ছোট থেকেই তাকে তৈরি করা। আপনি আপনার বাচ্চাকে যদি এখনই টাইট ফিট পায়জামা পরা শিখান, বড় হয়ে ওই মেয়েকার ঠিক করতে পারবেন না। তবে স্যার, আপনি আজকে যে উপদেশ দিলেন, কতদিন আপনার সঙ্গে ঘুরেছি, কত মহফিলে গেছি, কিন্তু এরকম ভাবে যদি হাতে নাতে না ধরতেন, আমার আর এই পরিবর্তন হতো না। তোর মাকে একটু বলে দেন, মাকে দিলাম আচ্ছা মতো, হ্যাঁ দুজন নিয়ে সংসার, হে মা, কিয়ামতের মাঠে স্বামী যেমন অর্থাৎ মেয়ের বাবা যেমন দায়ী হবে, তুমিও তেমনি দায়ী হবে। তোমার একটা আপত্তি থাকে, তুমি অবশ্যই জাহান্নামী হবে, তোমার সালাত সিয়াম তোমাকে জান্নাতে নিতে পারবে না, কারণ পরিবারের দায়িত্ব তোমার। বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা কুল্লুকুম রাইনা কুল্লুকুম সুনান রাইয়াতি ওয়াল ইমাম রাইয়াতুন আলা আহলে রাইয়াতুন আলা কওমিহি ওয়াল রাজুল রাইন আলা আহলে বাইতিহি ওয়াল মারাতু রাইয়াতুন আলা ওয়ালাদে যাওজিহি ওয়া আহলে বাইতিহি। স্বামীর সন্তান এবং স্বামীর গৃহের দায়িত্ব হচ্ছে নারীরা। অতএব নারী সাবধান হও, স্বামী বড় মুসল্লি, বড় বক্তা, বড় আলেম, ঘরের মধ্যে কি অবস্থা, আগে ঘর ঠিক করো। কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, নিজের জীবনকে নিজের পরিবারকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে রেখো, তোমার টাইলস ফিটিং বাড়ি একটা কবরে যাবে না, বরং আমি তোমার এই বাথরুমে ঢুকতে গিয়ে ভয়ে ভয়ে ঢুকেছি, কখন পা পিছলে আমি নিজে না জানি মরে যাই। এর চেয়ে তোমার সিমেন্টের টয়েস অনেক ভালো, তোমার টাইলস ফিটিং এ ঘরের চাইছে, কোটি কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছো, কোন কাজে লাগবে এগুলো? একটা ভূমিকম্পে চিৎপাটাকে পড়ে থাকবে, সোজা হয়ে গেছে। যদি তার ঘরে না ঢুকতাম টের পাইতাম না, ঘুরে আগে দেখি কোথায় কোন মূর্তি আছে, কারণ বড় লোক টাকা ব্যয় করার জায়গা নেই, শোকেস ভর্তি মূর্তি। ওরা ভাগ্য ভালো, ওরা জানেছে যে স্যার এসে মূর্তি ভাঙিয়ে দেয় আগে, তো একটাও পায়নি, কিন্তু পোশাক পেয়েছি। বলে এক্ষুনি যাও, সমস্ত সুটকেস খুঁজিয়ে কোথাও একটা ঢিলা পোশাক পাওয়া গেল বাচ্চার জন্য। সে ওয়াদা করলো, স্যার 3 দিনের মধ্যে কিনবো, আমাকে আমার মোবাইলে জানাই দেবো, ছাড়ি নাই। সংস্কারের এই মন নিয়ে সমাজ সোজা করতে হয়, এটাই নিয়ম। প্রশ্ন হলো কিভাবে করবেন, একাকি করা সম্ভব? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়্যীনা মান আনসারি ইলাল্লাহ, যখন ঈসা ইবনে মারইয়াম তার হাওয়ারিদের অর্থাৎ তার নিকটতম সাথীদেরকে তিনি বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর পথে আমাকে সাহায্য করার? ক্বালাল হাওয়ারিয়্যীনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা বলেছিল আমরাই আল্লাহর সাহায্যকারী। فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة, ঈসার এই আহ্বানের উপরে বিশ্বাস স্থাপন করেছিল বনু ইসরায়েলের একদল মানুষ, আর একদল এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল। فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين, অতঃপর আমরা সাহায্য করলাম ইমানদারগণকে তাদের শত্রুদের বিরুদ্ধে, অতঃপর তারা বিজয়ী হল। কারাই ইমানদার? এরা মুসলমানরাই। মুসলমানরাই ঈসার রেখে যাওয়া তৌহিদের দিনকে পুনর্জীবিত করেন এবং আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসারার বিকৃত দিনকে উৎখাত করে সেখানে ইসলামের স্বচ্ছ সলিল এবং স্বচ্ছ কিরণময় তৌহিদের আলোকে প্রতিষ্ঠিত করেন। এখানে ফাইয়াদনা লাযিনা আমানু অর্থ যারা মুসলমান। কিভাবে সাহায্য করতে হবে? আল্লাহ তো সাহায্য দরকার নাই, কোন আনসার আল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, এটি হয় নাকি? আল্লাহ তো আল্লাহুস সামাদ, মুকাফিকহীন, তো তাকে সাহায্য করবো কেন? সাহায্য কিভাবে করবেন? অর্থাৎ তোমরা আল্লাহর বিধান মেনে চলো, বিধান মানলেই আল্লাহকে সাহায্য করা হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদসমূহকে দৃঢ় করবেন। ওয়া ইয়ানসুরুল্লাহু ইয়ানসুরহু ওয়া ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ, নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী এবং পরাক্রান্ত। কিভাবে সাহায্য করেছেন আল্লাহ নবী? এবার তাই দেখেন, আল্লাহ নবী একজন ব্যক্তি ছিলেন, তার পক্ষে সারা দুনিয়া সংস্কার করা সম্ভব ছিল না। তিনি ডোর টু ডোর যাওয়া শুরু করলেন, সকল নবীদের তরিকা একই ছিল, তার দাওয়াত কবুল করলো প্রথমে গরিবরা, কৃতদাস শ্রেণীর লোকেরা, আস্তে আস্তে আস্তে আস্তে উপরের শ্রেণীর লোকেরা, কিন্তু অধিকাংশ ধনী শ্রেণী এবং সমাজ নেতারা তার দাওয়াত প্রত্যাখ্যান করলো। গরিবদের মধ্যে যারা দুর্বল ইমানদার তারা বলে অজুহাত তলাশ করলো, এত বড় বড় আলেম ওলামা সমাজ নেতা দরবেশ ধর্ম নেতা এরা কি কিছুই বুঝে না? তুমি মোহাম্মদ কালকে হলে তুমি এত বুঝলে? অর্থাৎ এগুলো অজুহাত এড়িয়ে গেল, এমনি করে করে তার প্রচার প্রসার এগিয়ে গেল, মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ল। তিন বছর পর্যন্ত বুঝতে পারেনি তেমন কেউ, কিন্তু পরে সবাই বুঝে গেল যে বিষয়টা অন্যদিকে গড়াচ্ছে। রাজনৈতিক নেতারা ভাবলো এটা রাজনৈতিক আন্দোলন, অর্থনৈতিক নেতারা ভাবলো এরা আমাদের টাকা কেড়ে নেওয়ার আন্দোলন, ধর্ম নেতারা ভাবলো আমাদের ধর্মীয় বিধিবিধান সব পরিবর্তন করার আন্দোলন, অতএব একে হটাও। ফলে ধর্ম নেতা শত্রু, রাজনৈতিক নেতা শত্রু, অর্থনৈতিক নেতা শত্রু। আল্লাহ রসুলের সামনে উমরা করার সময় যখন ইহরাম বেঞ্জে তওয়াব করতে হয় তখন একটা দোয়া পড়তে হয়, তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা কি জানো, লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলক ওয়াল মুলক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওরকম বলতো ইল্লা ইল্লা মালিকান তামলিকহু, ওই ব্যক্তি ব্যতীত যাকে আপনি কিছু মিলকিয়াত দিয়েছেন, কিছু অধিকার দিয়েছেন, আপনি ছাড়া আর একজন আছে যাকে আপনি কিছু ক্ষমতা দিয়েছেন। এইখানে আল্লাহ রাসূল বলতে দিতেন না, তখন প্রথম দিকের খবর কাদ কাদ বলে থামাতেন, এই আর এর বেশি আর বেড়ো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলো, লা শারীকা লাকা লাব্বাইক ইন্না ইল্লা শারীকান হুয়া লাক, ওই শরীক যা তোমার জন্য আছে এইটা বলো না, কাত কাত বন্ধ করো বন্ধ করো, এই ইল্লা শারীকান হুয়া লাক এই কথাটুকু বন্ধ করতে আল্লাহ নবী 23টা বছর গেল শিরক উৎখাত করে শুধু তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। শিরক মুক্ত কাবা গৃহ ইব্রাহিম এবং ইসমাইল করে গেছিলেন, আর সেই নির্ভেজাল তৌহিদের কেন্দ্রে একে একে 360টা দেবদেবীর মূর্তি পূজা হয়েছে, একই সঙ্গে আল্লাহ এবং একই সঙ্গে মূর্তি পূজা। হ্যাঁ, এবার দেখলাম পূর্ববঙ্গে অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক, কবর ছাড়া মসজিদ খুবই কম। যেখানে মসজিদ আমাদের কর্মীরা খুঁজত, স্যার দেখান তো এখন কবর আছে কেবলার দিকে, খোঁজাখুঁজি করার পরে মসজিদ বাদ আর এক মসজিদ যেতাম, শেষকালে দেখি আর এক সেরেক ঢুকছে ভেতরে, ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ, মসজিদে ঢোকার উপায় নেই। মসজিদের মধ্যে শুরু হয়েছে শিরকের কারবার, এই টাইলস বেচা লোকেরা সুন্দর করে বানিয়েছে আল্লাহ, সুন্দর করে বানিয়েছে মোহাম্মদ, কোন মৌলবাদে ফতোয়া দিয়ে দিয়েছে শুধু আল্লাহ বলে নিষেধ হবে, তা আল্লাহর সঙ্গে ছোট্ট করে জাল্লা জালালু লিখে দিয়েছে। কেউ কেউ নৌকা বানাইছে, নৌকা আল্লাহকে নৌকা বানাইছে, বানিয়ে মোহাম্মদকে হাতে একটা হাল দিয়ে দিয়েছে, মোহাম্মদ হাল দিয়েছে আল্লাহ নৌকা, আল্লাহ নৌকা যাবেন কোথায়? কেউ কেউ আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ শো বক্স বানিয়েছে, জলে আর নিভে রাতবেলা ঘরের শোভা বর্ধন করছে। এই যে ইমা গাড়িগুলো চলে দেখেন না, সিএনজি গুলো চলে, পিছনে সব বড় বড় আল্লাহ। এখানে একদিন ধরেছিলাম এক ইমা গাড়িওয়ালাকে, ও ভাবছিল প্যাসেঞ্জার না, বেটা আমি প্যাসেঞ্জার না, তোমাকে একটা নসিহত করবো, দাঁড়াবো কেন তোমার পিছনে এই সামনে এই আল্লাহ কেন? স্যার বরকত লাভের উদ্দেশ্যে, ঠিক আছে একটা ঢিল মারলো বা গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ ভেঙে গেল, তা আল্লাহ কি ভাঙে? একটা লাভ ঘুরছে, তাই তো স্যার এ কথা কেউ তো আমাকে কোনো বলেনি, আজকে যাবা আল্লাহ উঠেই ফেলবা, আল্লাহ থাকে মানে মোমিনের দেলে ওই সাইনবোর্ডে থাকে না, হাগের তাকে বলছে আমার থেকে। বলে হুজুর এতই ওরস শুনি, এতই অস শুনি, এ কথা তো কেউ কখনো বলে না, চিন্তা করেন শিরকের শিখণ্ডী লোকেরা এমনি করে মুসলমানের ঘরে ঘরে ধর্মের নামে শিরক ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল মানুষ তৈরি করলেন, আল্লাহ পাক বললেন হাসবুকাল্লাহ ওয়া নিমাত তাওয়াক্কাল মুমিনিন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরাই যথেষ্ট, একাকী কাজ করা যাবে না। আদউ ইলাল্লাহ আনা আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি ডাকি মানুষকে আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, আমি এবং আমার অনুসারীরা। এর দ্বারা বোঝা যায় একাকী দাওয়াত দিয়ে হবে না, ইন্টারনেট গরম করে ভাষণ দিলে কশ্চিঙ্গল সমাজ সংস্কার হবে না, এখানে অবশ্যই আপনাকে সাথী থাকতে হবে, যাকে আমরা বাংলায় বলি সংগঠন। আর এটাই আরবিতে আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমাদের উপরে জামাতবদ্ধ জিন্দেগি ফরজ করা হলো এবং বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হলো, কারণ তোমরা একাকে যদি চলো নেকড়ে বাঘ তোমাকে খেয়ে ফেলে দিবে। এই জামাতবদ্ধ জীবন হবে তৌহিদ এবং সহি সুন্নাহ স্বার্থে, দুনিয়াবী কোনো স্বার্থে নয়, কারণ কাফেরদেরও জামাত আছে, দল আছে, নাই মেথর যারা আপনারা কি সুইপার বলেন, তাদেরও সংগঠন আছে, তাদেরও জামাত আছে, এমনকি ওদের জামাত এখন জোরদার, অন্যায় করে পদ্মা নদীতে বালু তুলছে, ম্যাজিস্ট্রেট তাদেরকে ওখানে বিচার বসিয়ে 2 বছর জেল দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। ওই চোরদের যে সমিতি তারা এক হয়ে এমন মিছিল করলো, এমন হড়তাল করলো, এইখানে নদবাদ থেকে আর গাড়ি ঘোড়াও মুখ যায় না। শেষকালে আমাদের এমপি সাহেব যেহেতু উনি জনগণের নেতা, জনগণ মানে চোর দর্শক সবাই তো জনগণের মধ্যে একটা অংশ, অতএব এমপি বাহাদুর আদালতে গিয়ে টাইমের শেষে সন্ধ্যেবেলা আদালত বসিয়ে তার জামিন দিতে ছাড়ল, কিন্তু আপনার মতন আলেম ওলামা মানুষ হাইকোর্টে গিয়ে ধর্ণা দিলেও আপনার জামিন হবে না, যেহেতু আপনি তো লাঠি মারতে পারেন না, হরতাল করতে পারেন না, ওইটাকে সংগঠন বলা হয় না। ইসলামী সংগঠন আমির এবং মামুর থাকবে, লক্ষ্য থাকবে তৌহিদ এবং সহিহ সুন্নাহর প্রচার ও প্রতিষ্ঠা, এর বাইরে কোন সংগঠন উদ্দেশ্য হয় ওটা জাহান্নামী সংগঠন, খবরদার। যখন হাদিসটা পড়তাম অত বুঝতাম না, এখন বুঝছি নিজের সংগঠনের জীবনে। ওয়ান সাহাবানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযালু ত্বায়িবাতু মিন উম্মতি যাহিরিনা আল হাক লা ইয়াদুরুহুম মান খাযালহুম হাতা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ হাতা ইয়াতি আমরুল্লাহ হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। মনে রাখি আমার উম্মত চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা বিজয়ী, জাহিরিন বাতিনিন না, বাতিনিন নয় কোন গোপন সংগঠন নয়, জাহিরি সংগঠন থাকবে, তারা হকের উপরে দৃঢ় থাকবে, প্রকাশ্য থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না। আমার ধারণা কি ছিল জানেন, যে আল্লাহ রাসূল পরিত্যাগকারী ভাষা কেন বললেন, উনি বলবেন লা ইয়াদুরু মান খালাফাহুম, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাই না? কিন্তু পরিত্যাগকারীর বলার মানেটা কি, যে হকপন্থী সংগঠন থেকে কিছু লোক বেরিয়ে যাবে, এটা চিরদিনের নিয়ম, যখনই তাদের স্বার্থ পুরোপুরি পাবে না তো একটা অজুহাত দিয়ে পালিয়ে চলে যাবে। এখন আল্লাহ নবীর সামনে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক ছিল না, বহু লোক চলে গেছে এবং আল্লাহ রসুলের জীবদ্দশাতে দুজন ভণ্ড নবীর উদ্ভব ঘটেছিল, তার মৃত্যুর পরে আরো 2 ভণ্ড নবী উঠেছিল। চিরদিন এটা থাকবে, হক এবং বাতিলের সংঘাত, বাতিলপন্থী কখনোই হকপন্থীর সঙ্গে টিকতে পারবে না, কেউ 10%, কেউ 50%, কেউ 30% থাকবে, তারপরে চলে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু এর পরেও সংস্কার কাজ চলতে হবে, কেমন পর্যন্ত একটা দল থাকবে, 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে চলে যাবে, কিন্তু এক ফেরকা থাকবে, আল্লাহপাক যাকে কবুল করবো সেই হবে, সেটা আপনিও হতে পারেন, সেটা আমিও হতে পারি, উনিও হতে পারেন, কে হবে এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু নীতি এবং কৌশল হবে সাহাবায়ে কেরামের নীতি এবং কৌশল, অন্য কোন নীতি কৌশল চলবে না। চলে গেলাম মৌলভীবাজার, চলে গেলাম কুলাউড়া, চলে গেলাম হবিগঞ্জ, আসলো সেখানে সিলেট থেকে বা বিভিন্ন জেলা থেকে বহু লোক, যুক্তি কিছু শুনলাম যে আমাদের জানা ছিল না। তাদের যুক্তি হচ্ছে এই, আমরা আহলাদিস আন্দোলন করব কিন্তু প্রকাশ্যে আহলাদিস নামটা নিব না, নিলে এই এলাকায় যা পিসাবদের দাপট, এখানে কাজই করা যাবে না। দেখলাম ঠিকই, কুলাউড়া যখন ভাষণ চলছে আমাদের কর্মীদের, শেষ ভাষণ আমি দেব, আমি একটু দূরে ছিলাম, ইতিমধ্যেই টুপি দাঁড়িয়ে একদল ছেলে এসে হইচই শুরু করে দিল, ফলে আমার আর বক্তৃতা করা হলো না। ঠিকই কথা খেটে গেল, যদি টুপি দাঁড়িয়ে হীন কেউ আসত খুশি হতাম, মাথায় টুপি নিয়ে তকবীর দিতে দিয়ে সে সম্মেলন পণ্ড করে দিল, ওরা কোন ধরনের ইসলামপন্থী হলো। চলে গেলাম আর এক জেলাতে, সবার অনুমতি আছে, এই মিসকিনের অনুমতি নাই। অথচ আমি সেখানে পোস্টারে ঘোষিত প্রধান অতিথি, ঠিক আছে আমার কথাগুলো আমার কর্মীরা বলবে, এটাই তো বড় সফলতা তাই না। আলহামদুলিল্লাহ একেবারে রাত 12টা বন্ধ মিটিং হয়েছে, জনসভা হয়েছে, আমাদের কর্মীরা জোরালো ভাষায় বক্তৃতা করেছে, আমি পাশের ঘরে বসে দূরে একটু সরে গিয়ে স্থানীয় নেতাদের নিয়ে এবং মহিলাদের নিয়ে সেখানে মিটিং করেছি, যেহেতু ইনডোর মিটিং কোনো আপত্তি নাই। কিন্তু বিরোধীরা জানে না যে তার হাতে এমন কিছু লোক তৈরি হয়েছে তার চাইতে সুন্দর বক্তব্য রাখতে পারে, এটা কি বড় সফলতা নয়। বসে গেলাম, ঘুরেই দেখি, ঢুকেই প্রথম দেখি বেডরুমটা ময়লা, এটা কি অবস্থা আপনার বেডরুমের, বলে স্যার কি করবো, এ নাতি আচার ফেলেছে, হঠাৎ নি কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আপনাকে, ইন্নাল্লাহ জামিলি হাব্বাল জামাল, আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন, হঠাৎ এখনই দাদা বাড়িওয়ালা নিজে হাতে সাফ করলো, স্যার আমি নতুন বেডশি আনি, নো কোনো বেডশিট নতুন লাগবে না, আমি এখানেই বসবো। বসে গেলাম ওর উপরে, দেখি পাশে একটা পানের ডালা, ডালা টান দিলাম, একই এই কোটের মধ্যে সুগন্ধ বেরোচ্ছে কেন, জর্দা খান বোধ না, স্যার একটু অভ্যাস আছে, হ্যাঁ কবর হাস করেছেন, আর কথা নেই ভয় শেষ, হঠান এই জর্দা বাবা জর্দা না জর্দা নাতি জর্দা হুজুর জর্দা চলবে না, কিছু নাম হলো বাবা জর্দা, হয়তো তো শয়তানের বাবা, ওটা এই জর্দা হঠাতে হবে, ওই পাশে বউটু নাতি পুতি সব বউরা বসে আছে, এই মেয়েরা শোনো তোমার জর্দা খাও নাকি, ভয়ে মেয়েরা কথা জবাব দেবে কি। পাশে আমার ছোট ছেলে ছিল, বলছে আব্বা সে কি পর্দা করতে বলেন ওদের, বাপরে বাবা মাসি বাবার এক্ষুনি এত তেজ, ও বলার শেষ কাপড় টাঙানো শেষ, বলে দিলাম এই জর্দা কুল্ল মুস্কির হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম, আল্লাহ রসুল সারগর্ভ বক্তব্য রাখেন, ধরে ধরে বলেন না ইয়াবা হারাম হিরোইন হারাম সেন্সিটিভ, এই নাম করে নিয়ে বলা হয়, কারণ যুগে যুগে নতুন নতুন মাদক দ্রব্য বের হবে, অত নামকে আল্লাহ মুখস্থ করে বেড়াবে নাকি, মূল কথা বলে মুকুল্ল মুস্কিন হারাম, হ্যাঁ আপনি হয়তো 500 গ্রাম তামাক খেললে আপনার মাথা ঘোরে না, আর আমিও নাকে শুকলে মাথা ঘুরে চিটপাটাঙে পড়ে যাই, অর্থাৎ আমার উপরে আইন হবে আপনার উপরে আইন হবে না, আপনি তো জর্দা খোর, তবা করেন ওইখানে বসে তবা করলো, স্যার আমিও জীবনে এত শোভ না, ঠিক তো দুদিন পরে মোবাইল করবেন ছাড়ছেন কি আমাকে শোনাবেন, কাঁপা শুরু করছে এক ধমকেই, এইসব চলবে না, এটা মুসলমানের ঘর। ঢুকিয়ে দেখি সামনে একটা, এখন আপনাদের কি যেন হচ্ছে উপজেলা কি নির্বাচন হচ্ছে না, বিশাল এক ছবি টাঙানো তার ঘরের সামনে, ঢোকার আগে বললাম এটা কার এই মূর্তি কেন, স্যার ও তুললি তো অবস্থা খারাপ, উপজেলা চেয়ারম্যানের ছবি, ওটা এক্ষুনি হটাও বেটা, তারপরে ঢুকবো তোমার বাড়ি, আমি কি করবে, একে আমাকেও ফেলতে পারে না চেয়ারম্যানকে ফেলতে পারে না, রাখো তো চেয়ারম্যানের বাবার তোকা করি না আমি, ফেলো আগে ওটা, নিজ হাতে ছিঁড়ে ফেলে দিল, তার ঘরে ঢুকলাম, সোজা হবে না অমনি, এই ঘটনা ওই এলাকায় রটে যাবে না, যদিও মঞ্চে বক্তৃতা করি নাই কিন্তু এই ঘটনাগুলি দ্রুত বেগে সমস্ত এলাকায় রটিয়ে গেল, ওরে বাপরে বাপ, এ কি এরই নাম আহলাদিস, তুমি সবকিছু আপোষ করবা তা হবে না। এইবারে যিনি যুক্তি দিচ্ছিলেন যে নামটা ঢেকে রাখবো প্রকাশ করব না, মানুষ আগে হেদায়ত করব তারপর আগে প্রকাশ করব, দেখো আল্লাহ নবী কি নিজেকে গোপন করেছিলেন, আবু জেহেল তুমি যাই বলো তাই মেনে নেব, আস্তে আস্তে মানুষকে তৈরি করে নেই, তারপর একদিন প্রকাশকে জাহির হয়ে যাব, এই বুদ্ধি কি আল্লাহ নবী করেছিলেন নাকি, তার কথা বল না, শুরু থেকেই পরিষ্কার কথা বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা শুনে রাখো, আমি ওই সত্তার ইবাদত করি না তোমরা যে সবের ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, তোমরা ইবাদত করো ওইগুলোকে যেগুলো আমি ইবাদত করি, পরিষ্কার কথা হচ্ছে না? শুরু কথা কি ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রথম কথা হলো লা ইলাহা, এরপরে ইল্লাল্লাহ, ঠিক না? আগে লা ইলাহার সঙ্গে আগে বলতে হবে আপনাকে, কোন কুসংস্কার নাই, এরপরে ইল্লাল্লাহ, জাহিলিয়াত হটাও, আল্লাহকে বসাও, কথা তো সহজ কথা। হ্যাঁ, আপনি রিস্ক নেবেন না, সবাইকে খুশি করবেন, সেজন্য বলছেন আমি নিজেকে ফ্ল্যাশ করবো না, আপনার দুর্বল ইমানদারের আমার কোনো দরকার নাই, আহলে হাদিস আন্দোলন চালানোর জন্য অসংখ্য আল্লাহর বান্দা বসে আছে বাংলার জমিনে, যারা এখনো দাওয়াত পায়নি, দাওয়াত পেলেই চলে আসবে, চুম্বকের টানে যেভাবে লোহাক চলে আসে, জান্নাতের আহ্বানে অসংখ্য মানুষ, জান্নাতের পিয়াসী মানুষ চলে আসবে জান্নাতের পানে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, চলে এসো কোরআন এবং সহিহ হাদিসের কাছে, যা তোমার জান্নাতের আহ্বান জানায়, যার মাধ্যমে তুমি জান্নাত পাবে, দুনিয়া দুদিনের জন্য, যে কোনো সময় তোমার মৃত্যুর ডাক এসে যাবে, তুমি থাকতে পারবে না দুনিয়াতে, জাহেলিয়াতের সঙ্গে আপোষ করে কোশ্চিন কালো জান্নাত ক্রয় করা যায় না, একা কি সম্ভব? ধরুন আমার চলে আসছে না, এবার আত্মক্ষোভ নাই, যেহেতু আমি আর যাবো না, কে করবে কাজটা? আমার কর্মী সাথী যারা ছিলেন, পরে আমি আসার সময় গাড়িতে বলছি স্যার ওখানে বসে জেলা কমিটি গঠন করে একবার শপথ নিয়ে চলে এসছি, আমি আলহামদুলিল্লাহ পড়লাম, শুকরিয়া তোমাদের জন্য যে তোমার এতটা কাজ করে এসছো, যে আমরা চলে এসছি বটে, কিন্তু কাজটা করার জন্য একদম লোক তোমরা সেখানে তৈরি করে রেখে আসছো, এটাই হল আনা অমানত্তাবানী, আমি এবং আমার অনুসারীরা, আল্লাহ বলছেন অন্যত্র হাসবুকাল্লাহ অমানত্তাবাক আমাল মুমিনিন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার মুমিন সম্পর্কে যারা তোমার অনুসারী তারাই যথেষ্ট, অর্থাৎ একাকে সমাজ সংস্কার করা সম্ভব নয়, যখন একটি সংগঠন না থাকবে, মৃত্যু সময় পর্যন্ত নসিহত করে যাচ্ছেন আমরুকুমি খামসিমিল জামাত আসামি আত্মা, আমি তোমাদের নির্দেশ দিয়ে যাচ্ছি পাঁচটি বিষয়ের, জামাতবন্ধ জীবনের, আমিরের নির্দেশ শ্রবণের এবং তার কথা মেনে চলার, প্রয়োজনে হিজরত করার এবং প্রয়োজনে জিহাদে নেমে পড়ার। আশ্চর্য হয়ে গেলাম যে বাড়িতে রাত্রি খেলাম, সাড়ে চারটের সময় গিয়েছি, সাড়ে পাঁচটায় উঠেছি, আবার সফর শুরু হয়ে গেছে, কিন্তু ওই বাড়িওয়ালা ঘুমায়নি, শুনলাম তিনি তার ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে বসেছেন, দেখো এখানে টাইলস ফিটিং বাড়িতে আমরা বসবাস করছি, প্রাইভেট কারে চলাফেরা করি, বিরাট দোকান আমাদের আছে, ধিক এসব দোকানদারি এই সময় টাকা পয়সা, আমরা এখানে সহি তরিকে এখনো মসজিদে সালাত আদায় করতে গেলে আমাদের ঘাড় ধরে বের করে দেয়, গালি গালাস করে, যেখানে সালাত আদায় স্বাধীনতা নাই সেই শহরে আমরা বসবাস করবো না, চলো আমরা রাজশাহী যাই, নদরবাড়িতে জমি গ্রহণ কিনে অন্তত সালাত আদায় করে মরতে পারি। ছেলে আগে বলেছে আব্বা আপনার সঙ্গে আমরা একমত, ওই বছরে এতই খুশি, পরদিন বলছে আমরা সবাই হিজরত করে রাজশাহী চলে যাবো, কারণ সেখানে স্বাধীনভাবে আহলে হাদিসের কথা বলা যায়, মানা যায় এবং সেখানে অন্তত অন্তর্ভরে সালাত আদায় করা যায়। দেখছেন পরিবর্তন কেমন হয়েছে, ঘরে ঘরে এই পরিবর্তন দরকার আছে, একা পারবেন না, লোক লাগবে এবং তারা আপনার মানসিকতা হওয়া লাগবে, অন্য মানসিকতা হলে যা দুনিয়াদারি স্বার্থে আসবে তাদের দিয়ে কাজ হবে না, এই পরিবর্তন এমন পরিবর্তন হবে আগামী দিনে যে আপনার রাজনীতি অর্থনীতি ধর্মনীতি সবই পরিবর্তন হয়ে যাবে যদি একবার শুধু তৌহিদের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রসুল শুধু লা ইলাহা শিখিয়েছিলেন, এর অর্থ সাধারণ লোক বোঝে নাই, আবু জাহেল বুঝেছিল, সে বলেছিল এই যে মোহাম্মদ লা ইলাহা শেখাচ্ছে পরিণাম কি তোমরা বুঝো না, এই যখন মানুষ গ্রহণ করবে এই দাওয়াত তখন আমার এই মূর্তি পূজা থাকবে না, সব খালি সালাতই আদায় করবে, মূর্তি ভেঙে ফেলবে, মূর্তি না থাকলে আমার ব্যবসা চলবে কেমন করে, নজর ন্যাস তো খেয়েই তাই বাঁচি, এইটা যখন চালু হবে আর সুদ খাওয়া যাবে না, সুদ না খেলে আমাদের শোষণ যন্ত্র চলবে কিভাবে, এইটা যখন চলবে তখন নারীদের উপরে যে জুলুম আমরা করি এটা আর থাকবে না, নারীরা তখন আমাদের উপরে সম্মানিত স্থানে চলে আসবে, নারীর অর্থাৎ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, তার মানে নারীর পায়ের তলে আমাকে থাকতে হবে, ওইটা চলবে না। নেতারা লোকদেরকে ফিরানোর জন্য এটা যুক্তি দিছিল, এটা যুক্তি দিয়ে আপনাদের ভালো লাগবে, একদিন নেতারা বুঝাচ্ছে গরিবদেরকে দেখো তোরা যার মুসলমান হলি এত মারি পিটাই এরপরে তোর ইসলাম একবার কবুল করলে ফিরে আসিস না কেন, তোর কি পাস সেখানে? বলে কি পাই তো আপনাদেরকে বোঝানো যাবে না, আমরা আখেরাতে মুক্তি চাই। আবু জাহল বলছে, আরে বেটা আখেরাতে তো আমিও মুক্তি চাই, আমি তো আখেরাতে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আরে আল্লাহর জন্য আল্লাহর ঘর চৌকিদারি করি, হাজিদের পানি পান করাই, জীবনটা কাটালাম কাবা ঘর খেদমতে, তা আমি কি আখেরাত চাই না? বলে আপনি চাইলে আল্লাহর ভয়ে ভীত হতেন, আল্লাহ রসুল ফিরে ইমান আনতেন। আরে বেটা কি ইমান আনবো, ও তো আমাদের ছেলে, ও কি এত বুঝে, এত এত পণ্ডিত হয়ে গেল? বলে এই অহংকার আপনার ধ্বংস করেছে, এটা হবে না। শেষে একটা যুক্তি দিল, দেখ এদিকে রাত্রে বেলায় তোমার দুম্বার একদল গুনে গেঁথে রাখলে গল ঘরের মধ্যে, সকালবেলা গিয়ে দেখলে দুম্বা একটা মরা, বলো ওই দুম্বাকে কে হত্যা করেছে? ওটা আল্লাহ হত্যা করেছে। তো বলো ওই দুম্বা খাওয়া কি হালাল না হারাম? প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, বলা হলো ওই দুম্বা খাওয়াটা হারাম, মানে মৃত তো খাওয়া যাবে না। এইবারে যুক্তি দিচ্ছে নেতাজি, আচ্ছা তোমার ঘরের দুম্বা যদি তুমি নিজে যদি জবাই করো তাহলে ওটা তো মরে গেল, তাহলে এটা কি হারাম না হালাল তো নবীকে যে জিজ্ঞেস করো। আল্লাহ নবী বললেন, হ্যাঁ যদি জবাই করে আল্লাহর নামে এটা অবশ্যই হালাল। এবার নেতারা শেখা থেকে দেখা যুক্তি কত পাকা যুক্তি, যে আল্লাহ হত্যা করলে ওটা হারাম হয় আর মানুষে হত্যা করলে ওটা হালাল হয়, কেমন ধোকাবাজ নবী একবার দেখো, কি যুক্তির ভালো হলো, এতই যুক্তি, যুক্তিবাদীদের পাল্লা পড়লিস ইমান শেষ। আল্লাহ রসুল স্তম্ভিত, অত পেঁচের যুক্তি তো আল্লাহ নবী অত বুঝে না, সরল সিধা মানুষ, ভালো একটা যুক্তি, আল্লাহ হত্যা করলে হারাম হলো আর মানুষে হত্যা করলে হালাল হলো, নবীটা তো ধোকাবাজি। এইবার দেখেন খেলা, আয়াত নাজিল হয়ে গেল সুরা আল আনআম 143 নম্বর আয়াত, وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لَيُجَادِلُوكُمْ إِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ শয়তানরা ওহি করে মানে কুমন্ত্রণা দেয় তাদের বন্ধুদের কানে, লিউজাদিলুকুম যেন তারা তার বন্ধুরা তোমাদের মতন মুমিনদের সাথে জিদাল করে, ঝগড়া করে, যুক্তিতর্ক দিয়ে ঝগড়া করে। শুনে রাখো, ইন্নাতা তুমুহুম, তোমরা যদি ওই ঝগড়া পণ্ডিতদের নেতাদের অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। যুক্তি দিয়ে ইসলাম করা যাবে না, কোরআন হাদিসের বিধান শুনতে হবে, মানতে হবে। কতই যে যুক্তি আমরা শিখেছি, যুক্তির শেষ নাই, ওগুলো উদাহরণ দেওয়ার অবকাশ নাই, খালি একটুকুই খোলে বলছি, দিন কায়েম করতে গেলে অবশ্যই আপনি একা পারবেন না, আপনার সঙ্গে একদল অনুসারী থাকতে হবে, জামাতবদ্ধভাবে সকলে মিলে এই বাংলাদেশে গড়ে তুলতে হবে, সরকারের র‍্যাব আর পুলিশ দিয়ে দেশ গড়া সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে একাকী কোনো ব্যক্তির প্রচেষ্টায় দেশ গড়া সম্ভব নয়, ঠিক অনুরূপভাবে ইন্টারনেটে বক্তৃতা করে আর শুধু বই লিখে দেশ পরিবর্তন করা সম্ভব নয়। দেশ পরিবর্তন করতে গেলে আমি আপনি নারী পুরুষ সকলে ঘরে ঘরে নিজের ঘরকে আমরা পরিবর্তন করব। কুহু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি তোমার নিজের জীবনকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দায়িত্ব নিয়ে পূর্ণ অনুভূতির সাথে যদি আমরা কাজ করি সাংগঠনিকভাবে ইমারতের অধীনে থেকে তার নির্দেশ মোতাবেক, কারণ আল্লাহ পাক সবাইকে সমান প্রতিভা দেন না। এখন তো আমির ঘরে ঘরে, ওরে বাপরে বাপ, আমিরের শেষ নাই, জিনা অত সস্তা না। আমিরকে অবশ্যই ইসলামের শরীয়তে পারদর্শী হতে হবে, অবশ্যই তাকে বাকায়দা নিজের জীবনে ফলো করে দেখাতে হবে, তবেই সে আমির হবে। অঙ্গীকার করবেন, অঙ্গীকার ভঙ্গ করবেন আর বলবেন আমি একটা পাক্কা ইমানদার, অসম্ভব। একটা গ্রাম্য বাজারে আপনি ঢুকেছেন, সেখানে গিয়ে বেগুন বিক্রেতার কাছে বেগুন নিলেন, বাবা কত টাকা কেজি? ও হাতে বলল 10 টাকা কেজি। পরক্ষণে গিয়ে একজন বলছে আর তো বেগুন পাচ্ছে না, ওইগুলো আমাকে দাও, তোমাকে আমি 12 টাকা কেজি দেব। ওই বেগুন বিক্রেতা বলে জবান দিয়েছি, জবান পরিবর্তন করবো না, তাই বলে না? একটা সাধারণ মূর্খ বেগুন বেচা লোকের কথার যে মূল্য আছে, আজকে আলেম তো সেই মূল্য নাই, দেখ ওই সমস্ত আলেম। আল্লাহ বলছে ওয়াউফু বিল আহদে ইন্নাল আহদা কানা মাসউলা, খবরদার অঙ্গীকার পূর্ণ করো, এই অঙ্গীকার সম্পর্কে আল্লাহর কাছে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। অসংখ্যবার তোমরা অঙ্গীকার করছো আনুগত্যের, বায়াত করছো আনুগত্যের, ভঙ্গ করছে হাসি খেলে তামাশা দিয়ে, আর ফতোয়া দিচ্ছ বায়াত করা যাবে না, রাষ্ট্রীয় বায়াত করতে হবে, যার হাতে হুদুদ কায়েম করার ক্ষমতা আছে, যাও হাসিনার হাতে বায়াত করো গিয়ে, যাও খালেদার হাতে বায়াত করো গিয়ে। মুসলমান গেছে কোথায়? আলমরাই ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, যারা কোথায় কোথায় করেন হাতে অপব্যাখ্যা করে আর জনগণকে বিভ্রান্ত করে। সাবধান হয়ে যান, সমাজকে সংশোধন করার জন্য অবশ্যই দিনদার পরেজগার একজন মাত্র আমির থাকে সারা দেশে, ঘরে ঘরে আমির হয় না। এই জন্য আমাদের সিস্টেমটা আপনি খেয়াল করে দেখেছেন, আমরা এটা করি না। এখানে আসতে গেলে এমারতের দায়িত্ব নিতে গেলে অবশ্যই থেকে যেমন আলেম হতে হবে, ঠিক তেমনি আমল বা আমল হতে হবে, আমলদার আমল আলেম হওয়া লাগবে। শুধুমাত্র এক গাদা ডিগ্রি নিয়ে বস্তানে ঘাড়ে বেড়ালে হবে না, একজন মূর্খ লোকও হতে পারে যদি তার ইমান থাকে, আমল থাকে। সমাজ সংস্কারের গুরুদায়িত্ব নিয়ে প্রত্যেকটা মুমিনকে পথে নামতে হবে। যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, কখন যে মৃত্যু আসবে কারোই ঠিক নাই। অতএব আসুন মৃত্যুর আগে আমরা তওবা করি এবং নিজের জীবনকে, নিজের পরিবারের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আর আল্লাহর এই দেখতেন ঘোষণা সূরা সফের শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কাফেরদের ডাকে নেই, আল্লাহ মহব্বতের বান্দা কারা, ইমানদাররা না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহ সাহায্যকারী বনে যাও। আল্লাহ সাহায্য হবে তখনই যখন আমরা নিজেরা আল্লাহর বিধান কায়েমে নিজের ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে চেষ্টা করব, এর মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد درود পড়ছেন না ঘুমাচ্ছেন নাকি মাথা নিচু কেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم দোয়াটা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে কি তোমার দিনকে সাহায্য করছে এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। এরপরে বলতে সাহায্যের জন্য আমরা বলি আমিন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। واخذ من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم, আল্লাহ তুমি তাকে লাঞ্ছিত করো যে তোমার দিনকে লাঞ্ছিত করে এবং তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাকে করো না। এজন্য বলছে আমিন।